তিনি জীবিত অবস্থা মা বলতে মা তুমি দুনিয়ার মুখে আমাদের যা চাইবা চেয়ে নাও, কালকে আমাদের দুনিয়া আমি তোমার কোন উপকার করতে পারবো না। দুনিয়ার মুখে যা চাইবা চেয়ে নাও, আমি কালকে আমাদের দুনিয়া তোমার কোন উপকার করতে পারবো না। শেষকালে মহাজনকে ছুটি দিয়েছে মাহকামায়, সেখানে নিয়ে বলছে এবার পুলিশ এসে ধরে নিয়ে গেছে জেলে আছে, এরপর কি করা যায়, একই সঙ্গে সঙ্গে উকিল ধরা, উকিল না ধরলে ওটে জিততে পারবি না, এই বেশি গরিব মানুষ উকিল কোথায় ধরবে, কোন রকম এক উকিলের কাছে গিয়ে বসে ভাই এরকম ব্যাপার, ঠিক আছে আমি এটা বলবো তাই শুনবে, ঠিক আছে কি বলতে হবে, তখন তোমায় দাঁড়িয়ে তখন তোমাকে কেউ কিছু জিজ্ঞাসা করবে, তুমি কিচ্ছু বলবে, তুমি শুধু বলবে ঠিক আছে, তাই যে কেসের দিন হলো, কেস ফাইল হলো, হাকিম জিজ্ঞাসা করছে তুমি কে মহাজনের কাছে 5,000 টাকা ঋণ করেছো, মহাজন কি তোমার কাছে 5,000 টাকা পায়, বলবে, তারপর প্রতিপক্ষের উকিল এসে জিজ্ঞাসা করে না কেমন করছো, তুমি তো কথা বলতে পারো, কথা বলো না কেন, তুমি পাগল, যা জিজ্ঞাসা করে তাই বলবে, হাকিম বলে তুমি কেসে এসছো, কেস চলো না তোলা